Bismillahirrahmanirrahim. Elhâkumu t-tekâthur. Hattâ zurtumul mekâbir. Kellâ sevfe te'lemûn. Thumme kellâ sevfe te'lemûn. Parum kurunamay o aşim dâlu Allah'ın namı şuru. প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফিলে রাখে, এমনকি তোমরা কবরস্থানে পৌঁছে যাও। এটা কখনো উচিত নয়, তোমরা সত্যরে জেনে নেবে, অতঃপর এটা কখনো উচিত নয়, তোমরা সত্যরে জেনে নেবে। কখনই নয়। যদি তোমরা নিশ্চিত জানতে, তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে, অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে। এরপর অবশ্যই সেদিন তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।